কুসুম সাজ, শ্রীমতী যে কাঁদে অলক্ষে রহিয়া, কানু ফুল দেন সাধে, আহা বিনোদিনী কাঁদে। অঙ্গের লাবণী লাবণী হল, নয়নের জল প্রেমের যমুনাকুল হয়েছে পিছা, মরমীর কাঁদে কাঁদে শ্রীমতীর কাঁদে।